এই দেখ এই ছবিটা, দেখ এই ছবিটা দেখতে পাচ্ছিস? এটা শয়তানের ছবি। বাফোমেটের নাম শুনেছিস? নরকের প্রাচীন শয়তান, যার মাথায় ছাগলের মতো দুটো শিং আছে, একটা লম্বা লেজ আর চারিদিকে আগুনের লেলিহান শিখা। তার মাঝে সে দাঁড়িয়ে থাকে। দাঁড়া, আরেকটা ছবি দেখাই। এইটা দেখ, একটা গাছের ছবি, একটা পাতাওয়ালা গাছ যার পাশেই একটা আঙ্গুলের ছবি। এটা শুধু বুড়ো আঙ্গুলের ছবি। আরেকটা দেখবি? দাঁড়া, এইটা দেখ, এটাও একটা গাছের ছবি, কিন্তু গাছটার পাতার গায়ে একটা লাল বিন্দুর মতো দেখা যাচ্ছে। বাকি ছবিগুলো তো শুধুই অন্ধকার। এটা এখানকার অন্ধকার নয়, এটা সেই নরকের গহীন অন্ধকার, যেখান থেকে ফিরে আসা কিন্তু খুবই দুষ্কর। রহস্যের পাতা চিরকালই ইতিহাসের খাতায় বন্দী। মানুষ যতদিন বেঁচে থাকবে, এই ইতিহাস ততদিন ছায়ার মতন তার পেছন পেছন যেতে থাকবে। পুরনো অব্যবহৃত জিনিসপত্র সর্বদাই অকেজো হয় না, তার ভেতরেও অনেক সময় কিছু অচেনা ইতিহাস লুকিয়ে থাকে। লুকিয়ে থাকে নাম না জানা অনেক পুরনো কাহিনী। ছোটবেলায় পড়া ভূত, প্রেত, পিশাচ, দৈত্য, এগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে আজ আমরা সগর্বে এদের অস্তিত্বহীনের পরিচয় দিই। কিন্তু আদৌ কি এরা অস্তিত্বহীন? গ্রাম বাংলার ছেলে আনিরুলের দাদুর আলমারিতে থাকা একটি ছেঁড়া ডায়েরির পাতায় অক্ষত সুস্পষ্ট হয়ে চিরকাল বিদ্যমান এক ভয়ানক মন্ত্র। নরকের দ্বার খুলে দৈত্যকে জাগানোর মন্ত্র কি সত্যিই কার্যকর? উত্তর দেবে সুকান্ত দাসের কলমে ভয়ঙ্কর ইসলামিক তন্ত্রনির্ভর গল্প নরকের দৈত্য। গল্প শুরুর পূর্বে দুটি কথা আবারও বলে রাখি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যান। কাজেই আমাদের এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ, এই ছোট্ট পরিবার খুব কম পরিসরে সীমাবদ্ধ হয়ে যায়। চেষ্টা করেও ভালো কিছু আপনাদের কাছে তুলে ধরতে অক্ষম হই। কাজেই একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ গল্পের শেষে আবার থাকবে একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা তুলে ধরব একজনকে পরের গল্পে। কাজেই সমগ্র গল্পটি মন দিয়ে শুনবেন। পূর্বের গল্পে করা প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন শর্মিষ্ঠা। আ বিগ শাউট আউট টু হার। আজকের গল্প পাঠে দীপম এবং মূল চরিত্রে পলাশ, বুবাই, মৌমিতা, ঋতদীপ, রমাকান্ত এবং রাকিব। সম্পাদনায় ও পরিচালনায় রাকিব। শব্দ সংযোজন দেবদত্ত। পোস্টারে রনি। নাট্যরূপ নির্মাণ সায়ন্তিকা এবং সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ। গল্পের সূত্রধার আমি সৌম্যদীপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প নরকের দৈত্য। গরুর গাড়ির মতন দুলকি চালে চলতে চলতে ট্রেনটা এবার দাঁড়িয়ে পড়ল একেবারে। উল্টো দিকে বসে থাকা এক ভদ্রলোক বলে উঠলেন, খাড়াইছে, এইবারে খাড়াইছে, আবার কখন সারবো কে জানে, বলেই ফাঁকা কামরার একটা বেঞ্চের উপর আদা আদি শুয়ে পড়ল। গায়ের চাদরটা লম্বালম্বিভাবে কান মাথা ঢেকে একেবারে চোখ বুজে ফেলল। হাতের ঘড়িটা চোখের সামনে এনে দেখলাম সময়টা 8:20। বিরক্তিটা এবার পেটের ভেতর থেকে মুখে এসে পৌঁছালো। নিজের মনেই নিজেকে বলে উঠলাম, গাঁয়া ভূত যত সব, যেমন মানুষ তেমন এখানে ট্রেন। এই জন্যই মা বলেছিল সকালে ট্রেনে আসতে। আর আমিও যেমন ভাবলাম দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে ঘুমাতে ঘুমাতে পৌঁছে যাব। আর ঘুম, এই ট্রেন আজ পৌঁছালে হয়। মনে মনে এতগুলো কথা ভেবে নিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকালাম। একটু আগেই মাঝদিয়া প্ল্যাটফর্ম পেরিয়ে এসেছি। ফোনের অ্যাপ দেখাচ্ছে এখনও 3টি স্টেশন বাকি, তারপর সেখান থেকে ভ্যানে যেতে হবে। ট্রেন পৌঁছানোর কথা ছিল 7:00। মাঝখানে রানাঘাট পেরিয়ে সেই যে দাঁড়ালো, আর নড়বার নাম নেই। পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর জানা গেল সামনে স্টেশনে কিসব নিয়ে অবরোধ চলছিল। আজকাল সামান্য কারণেই মানুষ অবরোধ করে বসে। কলে জল আসছে না, চলো ট্রেন অবরোধ। পরীক্ষার নাম্বার কম দিয়েছে তাই রাস্তা অবরোধ। দোষীরা শাস্তি পাচ্ছে না, ভারত বন্ধ, মামার বাড়ি পেয়ে বসেছে আজকাল মানুষেরা। এই আবার আমি বেশি ভাবছি। আসলে এইটাই আমার একটা সমস্যা, চুপচাপ বসে থাকলেই আমার মাথায় পিল পিল করে অকারণে চিন্তা আসতে থাকে, যার কোনো কারণই নেই। এই সেদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই একটা গাছের ডালে দেখি একটা চড়ুই পাখি বসে আছে। আজকাল আর চড়ুই পাখি দেখা যায় না। আমাদের ছোটবেলায় এত চড়ুই পাখির ঝাঁক দেখা যেত যে আমরা বোধহয় কাকের থেকে বেশি চড়ুই দেখেছি। সেই চড়ুই পাখিটাকে দেখতে দেখতেই আমি ভাবতে ভাবতে পৃথিবীর শেষ দিন পর্যন্ত পৌঁছে গেছিলাম, যেদিন পৃথিবীতে একটাও মানুষ থাকবে না। তারপর আমার মনে পড়ল যে আমি হলুদ কেনার জন্য দোকানে যাচ্ছি। বাড়ি ফিরে মায়ের কাছে এক গাদা বকুনিও শুনলাম। এই যা, আমার কথাই বলা হয়নি, বকুনি শুনলাম মানে এই নয় যে আমি ছোট আছি এখনো। আমার বয়স 23, আমার নাম নিলয় সাহা, আমার বাড়ি রিস রায়। সবে কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ওই যে বললাম অকারণ বেশি ভাবি, তার জন্যই মাঝে মাঝে বকুনি খেতে হয় আর কি। আমার গন্তব্য বাংলাদেশ সীমান্তের কাছের একটা গ্রাম, নামাজগড়। সেখানে আমার এক বন্ধুর বাড়ি। কলকাতায় কলেজে পড়ার সময় তার সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল। সে কলকাতায় মেসে থেকেই পড়াশোনা করত। 3 বছরের বন্ধুত্বটা এত গাঢ় হয়ে উঠেছিল যে সবাই আমাদের বলতো সে বিখ্যাত শোলে সিনেমার জয় আর বীরু। সেই জয়ের অর্থাৎ অনিরুলের ডাকেই আজ আমার এই ভ্রমণ। এতক্ষণ দাঁড়িয়ে থাকা ট্রেনটা এবার চলতে শুরু করেছে আস্তে আস্তে। আমি এবার একটু আশ্বস্ত হলাম। ট্রেনের কামরায় যাত্রী আমায় বাদ দিয়ে 3 জন, 3 জনই গ্রামের কোনো চাষি কিংবা ওই ধরনের মানুষ। বাঁধা বস্তার মধ্যে কিছু শাক আর কয়েকটা বড় বড় কুমড়ো নিয়ে একজন বসে আছে ট্রেনের দরজার একপাশে। বাকি 2 জন এখন বেঞ্চে শুয়ে ঘুমোচ্ছে বোধহয়। মাঝে মাঝে দেশি ভাষায় জানতে চাইছে ট্রেন কত দূর পৌঁছালো। আমি বাংকার থেকে আমার ব্যাগটা নামিয়ে জলের বোতল বার করে জল খেলাম। যাত্রাপথের দুদিকে শুধু চাষের জমি আর গাছপালা। কলকাতায় এসবের দেখা পাওয়া একদমই দুষ্কর, তাই ভালোই লাগছিল এসব দেখতে। শুধু মাঝে মাঝে দেরি হওয়ার জন্য মনটা ক্ষুণ্ণ হচ্ছিল। কোথায় যেন একটা বইতে পড়েছিলাম, ঠিক একটা অচেনা স্টেশনে নেমে যাব একদিন আমি। সারাদিন ঘুরে বেড়াবো অচেনা মানুষ আর অচেনা প্রকৃতির মাঝে। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ব আকাশ খোলা একটা চার দেওয়ালবিহীন মাঠের উপর। তারপর দিন শেষে এক বুক জমানো গল্প নিয়ে ফিরে যাব রোজকার একঘেয়ে জীবনে। স্টেশনে নামতে নামতেই একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এই নামাজগড়টা কোন দিকে পড়বে? লোকটা ট্রেন থেকে মালের বস্তা নামাতে নামাতেই বলল, নামাজগড়? ও তো অনেক দূরে আছে বাবু, এই স্টেশনে গিয়ে একবার খোঁজ নিন, কপাল ভালো থাকলি ভ্যান রিক্সা পেয়েও যেতে পারেন। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি। আমি আজ আসবো বলে অনিরুলকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম ঠিকই, তবে ঠিক কখন আসবো তা তো জানানো হয়নি। ট্রেনে আসতে আসতে কয়েকবার ফোনও করেছিলাম ওকে, কিন্তু যে কোনো কারণেই হোক ফোনটা লাগেনি একবারও। তাই একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম, যদিও অনিরুল কথায় কথায় বলতো ওদের এদিকে নেটওয়ার্কের খুব সমস্যা হয়, তাও যদিও সে মেসেজটা দেখে একবার স্টেশনে আসে। ভাবতে ভাবতেই পিঠের ব্যাগ আর ছোট্ট লাগেজটা হাতে নিয়ে টিকিট ঘরের সামনে এসে তাকাতেই মনটা খুশিতে ভরে উঠল। টিকিট ঘরের সামনে একটা সিমেন্টের বেঞ্চে বসে আছে অনিরুল। আমায় দেখি একমুখ অকৃত্রিম হাসি নিয়ে এগিয়ে এলো সে। আজ প্রায় এক বছর পর দেখা আনিরুলের সাথে। আমার হাতের ব্যাগটা আমি মাটিতে রেখে তাকিয়ে রইলাম তার দিকে। এ কি অবস্থা হয়েছে তার? চোখের খুনে কালি, চোখ দুটো একেবারে করতে বসে গেছে, চেহারা প্রায় অর্ধেক হয়ে এসেছে। এক বছরের মধ্যে তার এত পরিবর্তন! অথচ ফোনে তো সে কিছুই জানায়নি আমায়। আমি এগিয়ে যেতেই প্রশ্ন করলাম, ভাই কি অবস্থা হয়েছে তোর, শরীর খারাপ নাকি? আনিরুল হাসল, একটা ক্লান্ত অবসন্ন হাসি। তারপর আস্তে আস্তে ঠান্ডা গলায় বলল, ও কিছু না, ওসব ছাড়, ওসব তোকে দেখতে হবে না, তুই বল তুই কেমন আছিস। স্টেশনের বাইরে একটা ভ্যান রিক্সা অপেক্ষা করছিল আমাদের জন্য। এদিকে এখনো শহরের মতন টোটো জায়গা করে নিতে পারেনি মনে হলো। সে প্রশ্নটা আনিরুলকে করতেই সে বলল, টোটো এদিকেও চলে কিন্তু সন্ধ্যের পর আর পাওয়া যায় না, গ্রামের রাস্তায় টোটোতে যাতায়াত করা খুব একটা তো সুখের হয় না। তবে আমাদের ভ্যান রিক্সাটা কিন্তু পায়ে চলা নয়, একটা ইঞ্জিন লাগানো রয়েছে তাতে। আমি ব্যাগ তুলে নিয়ে চড়ে বসতেই আনিরুল চালকের কাছে গিয়ে বলল, মমিন চাচা বলছি আরাংঘাটা রাস্তাটা দিয়ে নিয়ে চলো, বুঝলে, লালগড়ের দিকে রাস্তাটা তো। বাকি আর কি কথা হলো তা শোনা গেল না। আনিরুল এসে বলল, ভালো করে পা তুলে বাবু হয়ে বস, প্রায় দু ঘন্টা রাস্তা। আমি মুখটা প্রায় হাঁ করে বললাম, দু ঘন্টা? তা ওই ইঞ্জিন ভ্যানে? আনিরুল বলল, এদিকে রাস্তাগুলো খুব একটা ভালো নয় বুঝলি, বেশিরভাগ রাস্তাই তো খানাখন্দে ভরা, ঠিকভাবে কোনোটাই মেরামত করা হয় না, ওদের শহরের মতো এদিকে কিছুই নয়। এই তো ইলেকট্রিক এসেছে এই বছর দুয়েক হলো, তাও আবার সবারই বাড়িতে সে ব্যবস্থাও নেই। আমি বললাম, তাহলে সেই গল্পের মতন প্রত্যন্ত গ্রাম। সাই দিয়ে মাথা নাড়ল আনিরুল, তারপর বলল, সত্যি তাই, রাস্তায় আসার সময় রেল অবরোধ দেখিসনি, আমাদের এখানে জলের খুব কষ্ট, সেই কারণে সরকার থেকে ভোটের আগে জলের কল বসানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু যা হয় আর কি, ভোট হয়ে যাওয়ার এক বছর পরেও এখনও তা হয়নি, তাই এরকম অবরোধ মাঝে মাঝেই হয়ে থাকে। আমার একটু খারাপই লাগলো। ট্রেনে আস্তে আস্তে ভেবেছিলাম মানুষগুলো নিতান্ত ছোট ছোট কারণে এসব করে, কিন্তু আনিরুলের কথায় সে ভুলটা আমার ঘুচে গেল। হঠাৎ আবার আনিরুলের কথা মনে পড়তেই বললাম, ভাই বলছি তোর এই অবস্থা কী করে হলো আমায় বললি না তো? আনিরুল একটু থমকালো, যেন মনে মনে ভাবতে লাগলো যেন কোনো এক গোপন কথা আমায় বলবে কি বলবে না সে তা ভাবছে। আমি একটা ছোট্ট ধাক্কা দিলাম ওকে, এই আরে কী রে কী হলো বল। আনিরুলের মুখে একটা কালো ছায়া যেন নেমে এলো। এতক্ষণ ধরে হেসে হেসে যেটুকু কথা বলছিল তাও যেন থেমে গেল। একটু হাসলো সে, তারপর বলল, তুই ভূতে বিশ্বাস করিস? এরকম একটা প্রশ্ন শুনে কলকাতা হলে আমি হেসেই উড়িয়ে দিতাম। কতবার বন্ধুদের সাথে বাজি লাগিয়ে শ্মশান কিংবা ভূতের বাড়িতে রাত কাটে দেখেছি, কিন্তু ধুলোবালি আর চামচিকে ছাড়া কিছুই চোখে পড়েনি। অথচ আজ এই অচেনা জায়গায়, আধো অন্ধকারে, গ্রাম্য রাস্তায় আমার চেনা আনিরুলের এরকম অচেনা মানুষের মতন কথা বলার ভঙ্গিতে সরাসরি না বলতে পারলাম না। আমি বললাম, দেখ আনিরুল, তোকে আগেও বলেছি আজ আবার বলছি, বিশ্বাস জিনিসটা হলো অনেকটা ওই ভাবনার মতন, আমরা যা বিশ্বাস করি তা বাকি সবাই অবিশ্বাস করলেও আমরা বিশ্বাস করবই, এগুলো একান্তই ব্যক্তিগত মত। অনেক বিখ্যাত মানুষ এমন অনেক কিছু বিশ্বাস করে যা একজন সাধারণ মানুষ বিশ্বাস করার কথা ভাবলেও হাসবে। তবে হ্যাঁ, ওই ভূত বা ভগবান এই দুয়ের কারুর প্রতি আমার কোনো স্বচ্ছ ধারণা নেই, তাই এরা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আমার উত্তরে আনিরুল আবার সেই ম্লান হাসিটা হাসল, তারপর বলল, জানিস তো আমিও তোর মতোই বিশ্বাস করতাম না এসব আগে, কিন্তু প্রায় ছ মাস ধরে আমার সাথে আর আমাদের গ্রামে এমন কিছু একটা ঘটে চলেছে যার সাথে আমাদের শিক্ষা, বুদ্ধি আর বিশ্বাসের কিন্তু কোনো মিল খুঁজে পাচ্ছি না। এই সময় ভ্যানটা একবার দাঁড়ালো, এত জোরে ব্রেক কষলো যে আরেকটু হলেই আমি হুমড়ি খাচ্ছিলাম। সামনে দিয়ে আনিরুল গলা চড়িয়ে বলল, কি হলো মমিন চাচা? ওপার থেকে উত্তর এলো, একটা ছাগল হঠাৎ করে সামনে এসে পড়েছিল, গাড়িতেই চাপা পড়লো মনে হলো। একথা শুনেই আমি আর আনিরুল দুজনেই ভ্যান থেকে নেমে পড়লাম। ভ্যানের সামনে একটা লাইট লাগানো রয়েছে, তাতে হাত দশেক দূর পর্যন্ত স্পষ্ট হলেও বাকিটুকু আর ভ্যানের দুপাশ সেই অন্ধকারেই থেকে যায়। আমি ফোনের টর্চ জ্বালিয়ে ভ্যানের তলায় খুঁজতে লাগলাম, কিন্তু মাটির উপর লাল ইঁটের রাস্তা ছাড়া আর কিছুই দেখা গেল না। আনিরুলও খুঁজছিল, আর কিছুই না পেয়ে ওর মুখটা ক্রমশ দেখলাম ফ্যাকাশে হয়ে আসছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কোনো একটা কারণে প্রচণ্ড ভয় পাচ্ছে। মুমিন ততক্ষণে ভ্যানে উঠে পড়েছে, সে এবার বলল, অন্ধকারে মনে হয় ভুলই দেখেছি, চলেন। আমরা দুজনে আবার উঠে বসলাম ভ্যানে, কিন্তু আনিরুল এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখতে লাগলো। আমি বললাম, কি হলো, কি দেখছিস? আমার কথায় যেন একটু ধাতস্থ হলো সে, তারপর মাথা নাড়িয়ে বলতে শুরু করল, হ্যাঁ যা বলছিলাম, কলকাতা থেকে ফেরার পর আব্বা বলল আর পড়াশোনা করতে হবে না। আব্বার শরীরও খুব একটা ভালো যাচ্ছিল না এই কয়েকদিন ধরে। আমাদের এদিকে আমাদের যা জমি জায়গা আছে তা থেকে প্রতি মাসেই কিন্তু মোটা টাকা ইনকাম হয়। তারপর নিজেদের জমির চাষবাস তো রয়েছেই, কয়েকটা পুকুর আর ফার্মও তো আছে। বলতে গেলে আমায় টাকা উপার্জনের জন্য আর কিছুই চিন্তা করতে হবে না, শুধু এগুলো দেখাশোনার জন্য বাবা চায় আমি বাড়িতেই থাকি। বুঝতেই পারছিস বয়সও তো হয়েছে, সবারই বাবা মা যা চায় আর কি। আমি আনিরুলকে থামিয়ে বললাম, এসব তো তুই আগেও বলেছিস আমায়, তোর এসব ভালো লাগছে না কিন্তু বাবার উপর ছাড়াটাও সম্ভব নয়, তাই তো তুই আমায় আসতে বলেছিলি, এসব আমি জানি, তুই আমায় আসল কথাটা বল। আনিরুল আবার বলল, আসল কথাটা বলার জন্য এগুলো তোকে বলা দরকার, অনেক সময় লাগবে আমাদের বাড়ি যেতে, বুঝলি? তুই শোন আমার কথাগুলো, আমি কখনোই এভাবে কাউকে বলতে পারিনি, কেউই তো শোনে না আমার কথা, তুই শুনবি সেটা আমি জানি। একটু খারাপ লাগলো আনিরুলের জন্য, বেচারা এমন কিছু কথা নিজের মধ্যে জমিয়ে রেখেছে যা বলতে চায় অথচ শোনার কেউ নেই, যার জন্য ওর শরীরের এই অবস্থা। আমি ওর কাঁধে হাত রাখলাম, বললাম, নিশ্চিন্তে বল সব, আমি আছি তো ভাই। আনিরুল আমার মুখের দিকে তাকালো, আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, তার জন্যই তো তোকে আসতে বলেছিলাম ভাই, কিন্তু মনে হচ্ছে অনেক দেরি করে ফেলেছিস। দেখ, সেটা তো তোর সব কথা শোনার পরেই বুঝবো, তবে তোর জন্য প্রাণের শেষ বিন্দুও দিয়ে দিতে রাজি আছি। একভাবে আনিরুলের দিকে তাকিয়ে কথাগুলো বললাম আমি। আনিরুলের চোখ দুটো উজ্জ্বল হলো একটু, সে বলতে শুরু করলো, প্রথম প্রথম একদমই ভালো লাগতো না জানিস, ঠিক কলকাতায় পড়তে যাবার আগে যখন মন কেমন করেছিল, ওখানে গিয়ে একদমই ভালো লাগতো না, বারে বারে মনে হতো আমার জন্য মনে হয় নাই জায়গাটা, হয়তো আমার জন্য অন্য কিছু অপেক্ষা করে আছে, ঠিক তেমনই মনে হতো। বারে বারে ইচ্ছে হতো সব ছেড়ে ছুড়ে কলকাতায় চলে যাই, কিন্তু আমি চলে গেলে আব্বু আম্মি একা এসব সামলাতেই পারবে না, তাই একরকম বাধ্য হয়েই থেকে গেলাম। এই সময় একটা খারাপ ঘটনা ঘটল, আমার নানা আমাদের সাথেই থাকতেন, তিনি হঠাৎ মারা গেলেন। আমাদের বাড়িটা দোতলা, একতলায় আমরা সবাই থাকতাম, দোতলায় চারটে ঘর ছিল, কিন্তু নানা একাই থাকতেন উপরের একটা ঘরে, বাকি তিনি কাউকেই উপরে থাকতে দিতে চাইতেন না, তিনি বাইরেও আসতেন না খুব একটা, তার একজন কাজের লোক ছিল, সেই খাবার কিংবা তামাক উপরে দিয়ে আসতো, আমরা মাঝে মধ্যে যেতাম তার ঘরে। তবে তিনি যে তা খুব একটা পছন্দ করতেন তা মনে হয় নয়। বাড়িতে কোনো অনুষ্ঠান বা অন্য কোনো কারণে লোকের সমাগম হলে তবেই তিনি বাইরে আসতেন। ছোটবেলায় তার মুখে অনেক গল্পই শুনেছি। তিনি নাকি 13 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, আবার ফিরে আসেন প্রায় 10 বছর পর। আব্বার কাছে শুনেছি তিব্বতে কোনো এক সাধুর কাছে তিনি প্রায় 5 বছর ছিলেন। সব থেকে আশ্চর্যের বিষয় ছিল জানিস, তিনি নাকি কালো জাদু জানতেন। আমি কথার মাঝখানে বললাম, কালো জাদু মানে ব্ল্যাক ম্যাজিক, যা দিয়ে মানুষের ক্ষতি করা যায়। আসলে সমস্যাটা কোথায় বলতো? জাদু মানেই আমরা ভাবি কালো জাদু, কোনটা সাদা আর কোনটা কালো তার ব্যাখ্যা কিন্তু আমাদের কাছে নেই। সব ভালোই যেমন ভালো হয় না, তেমনি আবার সব খারাপও কিন্তু খারাপ হয় না। বলে ওঠে আনিরুন, আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে আশেপাশে কয়েকটা ঘুমন্ত বাড়ি দেখা যাচ্ছে। ঘড়িতে সময় 10:07 বাকি। অন্ধকারে বাড়িগুলো দেখা যাবার কারণ আকাশে চাঁদের আলো রয়েছে, সে আলোয় আশপাশটা কেমন যেন মায়াবী মনে হচ্ছে। ঘুমন্ত বাড়ি, হালকা মাথা দোলানো গাছের দল আর চারদিক শুনশান, শুধু ভ্যানের ইঞ্জিনের খটখট শব্দ। মাত্র 5 ঘন্টা দূরত্বে যে এমন একটা পরিবেশ রয়েছে তা এখানে না এলে জানতেই পারতাম না। রাস্তাটা একটা বাঁক নিয়ে বাঁ দিকে ঢুকেছে। ডান দিকের রাস্তাটার দিকে হাত দেখিয়ে আনিরুল বলল, ওই দিকটা দেখতে পাচ্ছিস? ওই দিকে লালগড়, একটা পুরনো মন্দির আছে ওইদিকে, প্রায় 300 বছরের পুরনো, একদিন নিয়ে যাব তোকে। আমি বললাম, সে ঠিক আছে, তুই তারপর বল। নানার সম্পর্কে অনেক কথাই ছোট থেকে শুনতাম, আর সবাই যে নানাকে কিছুটা এড়িয়েই চলত তা ছোটবেলায় না বুঝলেও বড় হবার পর বুঝতে পেরেছিলাম। মন না বসাতে পারার দুঃখটা আমি ভুলে থাকতে চাইতাম কাজের মধ্যে থেকে। কোথায় কোন জমিতে কবে ফসল উঠবে, কোন পুকুরে জালে কত মাছ ধরা পড়ল, কোথায় এবার কী চাষ করলে লাভ বেশি হবে, এইসব আর কি। এভাবেই কেটে গেল প্রায় 2 মাস, আর তারপরেই নানা হঠাৎ মারা গেল। তখনও তো খেয়াল করিনি, কিন্তু পরে শুনেছিলাম নানা যেদিন মারা গিয়েছিল সেদিন নাকি ছিল অমাবস্যা। নানা মারা যাওয়ার পরেই আমার থাকার ব্যবস্থা হলো ওপরে। কিছুটা আমি ইচ্ছে করেই চাইছিলাম ওই ঘরে থাকতে। ছোটবেলায় দেখেছিলাম নানার ঘরে আলমারিতে অনেক বই রয়েছে, কিন্তু তিনি কোনোদিনই সেসব ধরতে দিতেন না। কিছুটা সেই বইয়ের লোভে আর কিছুটা একা থাকতে পারবো এটা ভেবেই ওপরে থাকা ঠিক করলাম। প্রথমে কয়েকটা দিন সাধারণভাবেই কাটল। আব্বা নানার ব্যবহার করা সব জিনিসই অন্য ঘরে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দিইনি। কারণটা তখন বুঝিনি, পরে বুঝেছিলাম। নানার আলমারির বইগুলো ঘাঁটতে গিয়েই বুঝেছিলাম নানা কোনো সাধারণ মানুষ ছিলেন না, তার আলমারির প্রতিটা বই ছিল তন্ত্রের। তবে তা কোনো সাধারণ তন্ত্রের নয়। সবকটা বইতেই আঁকা আর লেখা রয়েছে প্রাচীন সব কালো জাদুর কথা, আজ থেকে অনেক বছর আগের ইসলাম ধর্মের জিন ও আত্মাদের নিয়ে সেই সব বইতে লেখা রয়েছে। পুরো 3 মাস সময় লেগেছিল আমার, প্রায় 3 বই শেষ করতে, উর্দু আর ইংরেজিতে লেখা সেই সমস্ত বই। এমন সব ছবি আঁকা আছে ওই বইতে যা দেখে দিনের আলোতেও ভয় পেতে বাধ্য হতে হবে। এই অন্ধকার রাত্রেও সেই ছবিগুলোর কথা মনে করে আনিরুলের চোখটা ভয় কেঁপে উঠল একবার। আমি তার কাঁধের উপর হাতটা শক্ত করে চেপে বললাম, তারপর? এরপর আনিরুল বলতে থাকে, বইগুলো একে একে যতই পড়তে লাগলাম ততই যেন জানতে পারলাম সেই অন্ধকার জগতের কথা, আর ততই যেন আমায় টানতে লাগলো ওই বইগুলো। সারা দিন রাত কাজ ফেলে সেই বইগুলো নিয়েই পড়ে থাকতাম। ঘর থেকে বেরোনো বন্ধ করে দিলাম, আব্বা আম্মির সাথে কথা বলতাম না বেশি। বাইরের দুনিয়াটার সাথে মিল যেন ধীরে ধীরে কেটে যেতে লাগলো, কেমন যেন আমি মিলিয়ে যেতে লাগলাম। অন্ধকারে, গভীর অতলে, যেখানে আছে কিছু পৈশাচিক প্রাণীর ছবি আর কিছু হারিয়ে যাওয়া মন্ত্র, আর আছে একটা আকর্ষণ। ঠিক ছোটবেলায় যেমন আমাদের যেটা বারণ করা হতো আমরা সেটাই করতাম, ঠিক তেমনই এটা ভুল যেনও আমি আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলাম ওই সব বইয়ের মধ্যে। যখন আমি বুঝতে পারলাম আমার নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ যেন হারিয়ে যেতে বসেছে, তখনই একদিন গভীর রাতে ঘুমের মধ্যে বুঝতে পারলাম আমার ঘরে যেন কেউ ঢুকেছে। তুই তো জানিস আমার ঘুম পাতলা। প্রথমে আমি ভাবলাম মনে হয় আম্মি এসেছে। আমি একবার বললাম, কে আম্মি? কিন্তু সে সাড়া দিল না। এবার আমি মাথা তুলে তাকালাম আর দেখলাম আনিরুলের গলাটা যেন শক্ত হয়ে এলো একটু। সে আমার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, দেখলাম নানা দাঁড়িয়ে আছে তার সেই বইয়ের আলমারিটার কাছে, আর হাতটা সেই বইয়ের আলমারির কাছে। আমি উঠে বসতেই নানা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। কিছুক্ষণ অবশ্যই বসে রইলাম। প্রথমে ভাবলাম হয়তো ভুল দেখেছি, কিন্তু একটা গন্ধ, হ্যাঁ একটা চেনা গন্ধ যেন নাকে আসতে লাগলো। নানার ঘরে এলেই বারবার যে গন্ধটা পেতাম, সেই চেনা গন্ধটা নাকে আসতে আসতে কিছুক্ষণ পর মিলিয়ে গেল। পরের দিন আলমারি হাতড়াতে গিয়ে দেখি সেই আলমারিতে একটা ডায়েরি রয়েছে, অথচ আমি জানি এই ডায়েরিটা এখানে থাকার কথা নয়। আমি অন্তত 30 দিন এই আলমারিটা ঘেঁটেছি, কিন্তু এই ডায়েরিটা তো এখানে দেখিনি। ডায়েরিটা হাতে নিতেই কি হলো জানি না, শরীরটা আমার যেন কেমন করে উঠল, মাথাটা ঘুরে গেল, মনে হলো এক্ষুনি মাটিতে পড়ে যাব। আলমারিটা ধরে সামলে নিলাম নিজেকে, তারপর ডায়েরিটা নিয়ে বসলাম বিছানার ওপর। সেদিন সারা রাত সারা দিন জেগে শুধু পড়েছিলাম ডায়েরিটা, পাকা চোস্ত উর্দুতে লেখা সেটা। বাংলায় পড়াশোনা করলেও উর্দু আমার জানাই ছিল, তাই খুব বেশি একটা বেগ পেতে হয়নি। ডায়েরিটা ছিল নানার জীবনের সমস্ত কথা লেখা ছিল তাতে, সারা জীবন ধরে তার সাথে ঘটে যাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাই তাতে লেখা ছিল। এবার আমার পাগলের মতো অবস্থা হবার জোগাড়। মনে আছে আমি তোকে ফোন করে আসতে বলেছিলাম এখানে? আমার দিকে তাকিয়ে বলল আনিরুল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, তুই বলেছিলি তোর সাথে কিছু একটা ঘটছে, কিন্তু কি সেটা বলিসনি। আমি বললাম। আনিরুল বলল, হ্যাঁ মনে হয়েছিল তোকেই এসব বলা যায়। ডায়েরিতে অনেক কিছুই লেখা ছিল, তবে অল্প কথায় বললে বলা যায় নানা তিব্বতে থাকার সময় কোনোভাবে ওই কালো জাদুর সন্ধান পান। নানা ছিল রক্ষণশীল নীতিতে বিশ্বাসী, তাই তিনি একজন ইসলামিক সাধু অথবা পীরের সাথেই সেখানে ছিলেন, আর তার কাছেই পেয়েছিলেন কিছু তন্ত্র শক্তি। তার মধ্যে একটা ছিল দেহ পরিবর্তন বা ইনসা বাদল। তারপর লেখা ছিল কিভাবে এই তন্ত্র শক্তি কাজ করে, আর সেই তন্ত্র তিনি প্রয়োগও করেছিলেন। হঠাৎ করে মোমিনের কথা শুনে আমি তাকালাম সেদিকে। আনিরুলও তার কথা থামিয়ে নিচে নামল, আমার ব্যাগটা এক হাতে নিয়ে আমায় বলল, আয় নেমে আয়। বাড়িটা দোতলা, বাড়ির সামনে কিছুটা খোলা জায়গায় একটা ছোট্ট বাগান, গেট পেরিয়ে হাঁটা রাস্তা গিয়ে পৌঁছেছে বাড়ির সদর পর্যন্ত। আমরা হেঁটে এসে পৌঁছালাম দরজা পর্যন্ত। দরজার পাশেই একটা ছোট্ট বসার জায়গা, সেখানে বসে আছেন একজন মাঝবয়সী মানুষ, কাঁচা পাকা লম্বা দাড়ি আর মাথায় ফেস টুপি, হাতে একটা শৌখিন লাঠি। আমাদের আসতে দেখেই তিনি উঠে এলেন, হাঁটতে তার সামান্য কষ্ট হচ্ছেই বলে মনে হল। তিনি এসেই আমার ওপর একবার চোখ বুলিয়ে আনিরুলকে একটা অদ্ভুত প্রশ্ন করলেন, আনিরুল, আজ তোর শরীর ঠিক আছে তো? আনিরুল একবার আমার দিকে তাকিয়ে তারপর সেদিকে তাকিয়ে বলল, হ্যাঁ আব্বা, ও আমার বন্ধু নিলয়। আমি সৌজন্য বজায় রাখতে একবার নমস্কার করলাম। তিনি যেন আমার এখানে আসাটা ঠিক পছন্দ করছেন না বলে মনে হলো। তবু একটা প্রতি নমস্কারের ভঙ্গিতে হাত তুলে ভেতরে চলে গেলেন। তার ব্যবহারটা আমার যে ভালো লাগেনি তা আনিরুল বুঝল। একটু ম্লান হাসি হেসে আমার হাত ধরে নিয়ে চলল বাড়ির ভেতর। সকালে ঘুম থেকে উঠে ঘুরতে ঘুরতে ছাদে গেলাম। আনিরুলের বাড়ি ছাদ থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। অনেক দূরের মাঠের প্রান্তরটা যেন আকাশে গিয়ে মিশেছে। ছাদের উপরের আকাশটা এক বুক মেঘ যেন জমা করে রেখেছে, বৃষ্টি হয়ে নামবে বলেই। মাঠের আলবে গ্রামের চাষিদের আসা যাওয়া, কয়েকটা বাচ্চা ছেলেমেয়ের ছুটে চলা, হ্যাট হ্যাট শব্দ করে গরু দিয়ে লাঙ্গল টানানো, এসব দেখতে দেখতে বিভোর হয়ে পড়েছিলাম আমি। তাই কখন যে আনিরুল এসে পাশে দাঁড়িয়েছে আমার তা খেয়ালই করিনি আমি। হুঁশ ফিরল আনিরুলের কথায়। কাল রাতে ভালো ঘুম হয়েছিল? প্রশ্নটা শুনে তাকিয়ে বললাম, হ্যাঁ, এমনিতেই ঘুম নিয়ে আমার খুব একটা সমস্যা হয় না, আর বেশ ভালোই ঠান্ডা আছে তো তোদের এদিকে, তাই ঘুমটা ভালোই হয়েছে। নানার ঘরটা দেখতে যাবি নাকি একবার? আরও অনেক কিছু দেখানোর আছে তোকে। চল তাহলে। ছাদ থেকে নেমে আসি দুজনে, কিন্তু নানার ঘরে যাবার আগেই আনিরুলের আম্মির ডাক পড়ে। ওদের বাড়ির কাজের লোক ইমরান এসে আমাদের ডেকে নিয়ে যায় খাবার ঘরে। সেখানে আনিরুলের আব্বা বসে নাস্তা খাচ্ছে, আমরা দুজনেও বসে পড়ি। নাস্তার বহর এলাহি, তেল জবজবে পরোটা, আলু আর মাংসের একটা তরকারি, মিষ্টি ফল আরও কত কি। একটাও কথা বলি না আমি খাবার সময়। দুজন মহিলা আমাদের খাবার সময় এটা ওটা এগিয়ে দিচ্ছিল। আনিরুলের আম্মি একবার এসে আমাকে বলল, বেটা, আনিরুলকে একটু বোঝাতো, আমি সেই কবে থেকে ওর শাদি করাতে চাইছি, ও একদমই রাজি হয় না। আনিরুল বললে, আহ আম্মি, খেতে দাও না, এইসব কথা পরে হবে। আনিরুলের বাবা একটাও কথা না বললেও মাঝে মাঝে আর চোখে আমাদের যে দেখছিল তা আমার চোখ এড়ায়নি। আমার এই বাড়িতে আসাটা উনি কেন ভালো চোখে নিচ্ছেন না তা আমি কিছুতেই বুঝতে পারছি না। নানার ঘরটা বেশ বড়, আগেকার আমলের মেহগনি কাঠের ভারী একটা পালঙ্ক ঘরের মাঝে শোভা পাচ্ছে। ঘরে আসবাব কম হলেও দেওয়াল জুড়ে যে অনেক ছবি ছিল তা দেওয়ালের সাদা হয়ে আসা চারকোনা আকারের ছোপ দেখেই বোঝা যায়। এখন ঘরের এক কোনায় একটা চেয়ার আর টেবিল, তার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা হলদে হয়ে আসা বই। আলমারিটা দেখলাম, বইয়ের আলমারি যে এমন হতে পারে তা আমার জানা ছিল না। গাঢ় কালো রঙের কাঠের তৈরি আলমারিটা পালঙ্কের এক পাশে দেওয়ালের সাথে লাগানো, মোটা কাঁচের ঢাকনা লাগানো, আর দুটো কাঁচের মাঝখানে একটা পাল্লার সাথে আর একটা পাল্লার তিনটে তালা লাগানো। তালাগুলো দেখেই বোঝা যায় অনেক পুরনো আমলের। আলমারির গায়ে হাত দিয়ে দেখলাম কাঠের গায়ে নকশা কাটা। একটা বই বার করে আনিরুল আমার হাতে দিল, দ্য মিস্ট্রি অফ স্পিরিচুয়াল ইউনিভার্স। বইয়ের পাতাগুলো একটু তামাটে হয়ে গেলেও স্পষ্ট পড়া যায় এখনো। আমি নেহা তাচ্ছিল্যভাবেই মাঝামাঝি একটা পাতা খুলে ফেললাম। Once he enters the world, nothing but darkness can overwhelm your perception. আরও এই ধরনের কিছু লাইন লেখা ছিল অন্ধকার জগতের কথা নিয়ে। আমি বুঝতে পারলাম রাস্তায় আস্তে আস্তে আনিরুল আমায় যা যা বলেছে তা সবই সত্যি। বাকি বইগুলোর মধ্যে যেগুলো ইংরেজিতে লেখা সেগুলো ঘেঁটে দেখলাম সব সেই অন্ধকার দুনিয়া, তার সাথে যোগাযোগ আর তার ক্ষমতা নিয়ে লেখা। আমি বুঝতে পারছি যে তোর নানার সাথে অন্ধকার জগতের একটা যোগাযোগ ছিল, কিংবা উনি এসব নিয়ে পড়াশোনা করতে ভালোবাসতেন, কিন্তু এর সাথে তোর সমস্যার সম্পর্কটা কি? মানে তোর সমস্যাটা কোথায়? আনিরুল আমার কথা শুনে এগিয়ে গেল টেবিলের দিকে, হাতে তুলে নিয়ে এলো একটা ডায়েরি। তারপর হাতের ইশারায় আমায় পালঙ্কে বসতে বলল। ডায়েরি খুলে আমায় বলল, দেখ পুরো ডায়েরিটা কিন্তু উর্দুতে লেখা আছে, তুই পড়ে কিছুই বুঝতে পারবি না। তার চেয়ে তুই একটা কাজ কর, কয়েকটা ছবি দেখ। এই দেখ এই ছবিটা দেখ, এই ছবিটা দেখতে পাচ্ছিস? এটা শয়তানের ছবি, বাফোমেটের নাম শুনেছিস? নরকের প্রাচীন শয়তান, যার মাথায় ছাগলের মতো দুটো শিং আছে, একটা লম্বা লেজ আর চারদিকে আগুনের লেলিহান শিখা, তার মাঝে সে দাঁড়িয়ে থাকে। দাঁড়া আরেকটা ছবি দেখাই। এইটা দেখ, একটা গাছের ছবি, একটা পাতাওয়ালা গাছ যার পাশেই একটা আঙ্গুলের ছবি, এটা শুধু বুড়ো আঙ্গুলের ছবি। আরেকটা দেখবি, দাঁড়া এইটা দেখ, এটাও একটা গাছের ছবি, কিন্তু গাছটার পাতার গায়ে একটা লাল বিন্দুর মতো দেখা যাচ্ছে। বাকি ছবিগুলো তো শুধুই অন্ধকার। এটা এখানকার অন্ধকার নয়, এটা সেই নরকের গহীন অন্ধকার, যেখান থেকে ফিরে আসা কিন্তু খুবই দুষ্কর। ডায়েরি বন্ধ করে আবার টেবিলের কাছে রেখে এসে আনিরুল আমার পাশে বসল, তার দৃষ্টি এখন জানলা দিয়ে বাইরের দিকে। আমিও তোর মতোই হয়তো প্রথমে ভাবতাম যে নানা একসময় হয়তো কালো জাদু নিয়ে চর্চা করত, বাড়ি ফিরে সেসব ছেড়ে দিয়ে শুধুমাত্র ওগুলো নিয়েই পড়াশোনা করেই সময় কাটাত, কিন্তু সন্দেহটা হয় প্রথম তার ডায়েরিটা পড়ে। ডায়েরির প্রথম দিকে অন্ধকার জগতের বর্ণনা থাকলেও তারপর থেকে নিজের জীবনেরই কিছু উল্লেখযোগ্য ঘটনা তিনি লিখে গেছেন। সেই ঘটনাটা হলো নিজের আত্মাকে অন্য কোনো এক মানুষের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখা। শেষ পর্যন্ত ডায়েরিতে সেই আত্মার অন্য মানুষের মধ্যে পাঠানো অবধি সবই লেখা আছে। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হলো জানিস, তিনি লিখে গেছেন তিনি নাকি সফল হয়েছেন, তিনি সফল হয়েছেন তার নিজের আত্মাকে অন্য একজনের মধ্যে পাঠানোয়। তার সাথেই সে পাবে নানার সারা জীবনের অর্জন করা কালো শক্তিও। সেটা কি করে সম্ভব? একজন জীবিত মানুষের মধ্যে অন্য আরেকজনের আত্মা কি করে থাকতে পারে? ঠিক এই প্রশ্নটাই আমার মনেও জেগেছিল জানিস, তাই আমিও ওইসব নিয়ে পড়াশোনা শুরু করি। জানতে পারি পুরোপুরিভাবে ব্যাপারটা না হলেও বিশেষ কিছু সময়ে আত্মা প্রভাব ফেলে অন্য একজনের মধ্যে। মানে ব্যাপারটা ঠিক তোকে বোঝাতে পারবো না, তবে এইটুকু জেনে রাখ, একটা মানুষের মধ্যে মাঝে মাঝে অন্য একটা মানুষও কিন্তু বেঁচে উঠতে পারে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আনিরুল। আমি গ্রামে আসার প্রায় 3-4 মাস পর থেকেই প্রত্যেক অমাবস্যার দিন গ্রামে একজন করে মানুষ মরতে থাকে। যারা মারা যাচ্ছিল তারা সবাই নাকি গরিব চাষা ভোষা মানুষ, আর তাদের মৃত্যুও ছিল বীভৎস, যন্ত্রণাদায়ক, যেন কোনো এক হিংস্র প্রাণী তাণ্ডব চালিয়ে গেছে তার উপরে। প্রথমে সবাই ভেবেছিল কোনো হিংস্র জন্তু হয়তো এসেছে গ্রামে, সেই এসব করছে। কিন্তু যদি জন্তুই এসব করে থাকে তাহলে সে ঠিক গুনে গুনে অমাবস্যাতেই কেন মানুষ মারতে যাবে? মানুষ মেরে তাকে না খেয়েই ছেড়ে চলে যাবে, কেনই বা ছেড়ে দেবে? বলল আনিরুল। আমি কিছু না বলে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার মন বলছিল এবার আনিরুল এমন কিছু বলতে চাইছে যা আরো ভয়ঙ্কর আর আরো অপ্রত্যাশিত হবে আমার কাছে। আনিরুল শুরু করল, কয়েক মাস কাটার পরেই আমি একটা ব্যাপার খেয়াল করলাম। ঠিক অমাবস্যা আসার কয়েকদিন আগে থেকেই নানার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। হয়তো ব্যাপারটা আরও সবার চোখে পড়লেও নানার সাথে যেহেতু কারো সম্পর্ক খুব একটা ভালো নয়, তাই ব্যাপারটা নিয়ে তেমন ভাবেনি কেউ। যে মানুষটা মাসের সারাদিনই নিজের ঘর ছাড়া অন্য কোথাও বেরোন না, তিনিও অমাবস্যার কয়েকদিন আগে থেকেই বাড়ির বাগানে যাওয়া আসা করেন। অথচ অমাবস্যা চলে গেলেই আবার সেই যেন তিনি ঘরবন্দি হয়ে যান। অথচ সেই অমাবস্যার দিনগুলোতে কিছু একটা বলতে গিয়ে আনিরুল চুপ করে যায়, যেন মনে মনে গুছিয়ে নেয় কিছু, তারপর বলে, অমাবস্যার সেই রাতগুলোতে আমি অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারতাম না। কখন যে ঘুমিয়ে পড়তাম আমি নিজেও জানি না, ঘুম ভাঙত একেবারে সেই সকালে। আমি এবার থামালাম ওকে, তারপর বললাম, নানা মারা যাবার পরে কি সেই অমাবস্যা রাতের মৃত্যুগুলো বন্ধ হয়ে গেছে? না, বন্ধ হয়নি। আর সেটাই তো সব থেকে বড় সমস্যা, নানা মারা গেছে আজ থেকে অনেক দিন আগে, কিন্তু এখনো তো সেই খুনগুলো হয়েই চলেছে। তাহলে সেটা কি করে সম্ভব? এখানেই আমার চিন্তা ভাবনা, শিক্ষা, বিশ্বাস সব হেরে যাচ্ছে নিলয়, সব। যদি নানাই সেই সব মৃত্যুর জন্য দায়ী থাকে, তাহলে এখন কেই বা সেই শয়তানকে বহন করে যাচ্ছে? কার শরীরেই বা নানা নিজের আত্মাকে ঢুকিয়েছেন? আমি কিছুই ভাবতে পারছি না নিলয়, কিছুই ভাবতে পারছি না। মনে হচ্ছে আমি শেষ হয়ে যাচ্ছি। আমি চাই না আমার নানার জন্য আর কারোর প্রাণ যাক। আমি এটা সবাইকে বলতেও পারবো না, কেউই তো বিশ্বাস করবে না আমায়। যারা মারা গেছে তারা রাত্রেবেলায় বাড়ির বাইরে বেরিয়েছিল, হয়তো কোনো কারণে, কিন্তু তারা আর ফেরেনি। একটা আশার আলো আমি দেখতে পাচ্ছিলাম, তাই আনিরুলকে ভরসা দিয়ে বললাম, ভাই ভাই ভাই চিন্তা করিস না ভাই, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আশার আলোটা যে কিসের তা আমার কাছেও স্পষ্ট ছিল না তখন। আর দুদিন পর অমাবস্যা, ওদের শোবার ঘর এখন বদলে গেছে। আমার কথা মতো দুজনেই অন্য একটা ঘরে একসাথে শুয়ে এখন রাতে। আনিরুলকে ওই নানার ঘর ও সব বইপত্র আর অহেতুক চিন্তা করতে আমি বারণ করে দিলাম। এর মধ্যেই ওদের বাড়িতে এক কাজের লোক ইউসুফের সাথে বেশ পরিচয় হয়েছে আমার। লোকটার আসল বাড়ি বাংলাদেশে, অনেকদিন আগে কাজের খোঁজে এদিকে এসেছিল, সেই থেকে এখানেই থেকে গেছে। একটা ব্যাপার আমার আশ্চর্য মনে হচ্ছে, এ বাড়ির সব কাজের লোকগুলোই আনিরুলের নানার আমল থেকে আছে, আর প্রায় সবাই বাড়িঘর ছেড়ে এখানেই স্থায়ীভাবে থাকে, আর সবাই এসেছে বাংলাদেশ থেকেই। সেদিন লালগড়ের মন্দির দেখতে যাবার কথা ছিল, সকাল সকাল মুমিনের গাড়ি বাড়িতে এসে হাজির। প্রথমে ঠিক হলো আনিরুল, আমি আর আনিরুলের আম্মি যাবে, কিন্তু শেষ মুহূর্তে আম্মির কি একটা কাজ পড়ে যাওয়ায় তিনি যেতে পারলেন না। সকালের আলোয় গ্রামের রূপ আরও সুন্দর করে ধরা দিল আমাদের চোখে। আনিরুল একে একে শিবতলার মন্দির, ধর্মতলার মাঠ, পুরনো স্কুল বাড়ি, অতিথিশালা সব দেখাতে লাগলো। এসবের মাঝেই আমি একটা প্রশ্ন করে বসলাম আনিরুলকে, এই কাল রাতে তুই কি বাইরে কোথাও গেছিলি? রাতে? কত রাতে? অনেক রাতের দিকেই, আমার ঘুমটা একবার ভেঙে গেছিল, বিছানা হাতড়ে দেখলাম তুই নেই, মাথা তুলে দেখি দরজার কাছে তুই দাঁড়িয়ে। আমি ভাবলাম বাথরুমে যাওয়ার জন্য হয়তো উঠেছিস, তাই আর কিছু না বলে চোখ বন্ধ করে ফেলি। তাই হবে হয়তো, ঠিক মনে নেই, বলে আনিরুল প্রসঙ্গ বদলালো। লালগড়ের এই মন্দিরটা প্রায় 300 বছর আগের তৈরি, ওরা মাটি আর লাল পাথর দিয়ে পুরো মন্দিরটা তৈরি। তবে মন্দিরটা তৈরি হতে লেগেছিল প্রায় 100 বছর, মাঝখানে কাজ বন্ধ হয়ে যায়। এই এলাকার জমিদার অমৃত নারায়ণ নামের একজন কাজ শুরু করে, কিন্তু মাসখানেকের মধ্যেই তিনি মারা যান। তারপর সেই কাজ করে তার ছেলে নৃসিংহ নারায়ণ। নানা কারণে সেই কাজ অর্ধেকের বেশি শেষ হয় না। সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করেন তার ছেলে সমৃদ্ধ নারায়ণ। কিছু ভাবতে থাকি আমি, একটা গোটা মন্দির তৈরি করতে লাগলো পরপর 3টে প্রজন্ম, কিসের একটা মিল যেন পাচ্ছি। কাল রাতে দেখা ঘটনার পুরো সত্যিটাই ইচ্ছে করে আড়াল করে যাই আমি আনিরুলের কাছ থেকে। আনিরুল মোটেই বাথরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে ওঠেনি রাতে, কারণ উপরের তলার বাথরুমটা আছে বাঁ দিকে, আর আমি ওকে দেখেছি দরজার বাইরে ডান দিকে যেতে। ওর পিছনে পিছনে আমিও ব্যালকনিতে নেমে গেছিলাম। বাগানে একটা গাছের কাছে গিয়ে ও কি একটা করছিল, তারপর ফিরে আসে আর এসে শুয়ে পড়ে। তবে পুরো ব্যাপারটাই যে আনিরুলের নিজের বসেনি তা বেশ বোঝা যাচ্ছিল ওর হাঁটা দেখে। এখন ওকে এসব বললে বেচারা আরো ঘাবড়ে যাবে, তাই থাক এসব। কি রে, কি ভাবছিস এত? না তেমন কিছু না। আচ্ছা আনিরুল, তোর নানা মারা যাবার আগে তোকে কিছু দিয়ে গেছে? একটু চাপা গলায়, যাতে মুমিন শুনতে না পায় সেভাবে বলি আমি। আমার প্রশ্নটার যে কোনো কারণ আছে তা আনিরুল বুঝতে পেরেই কিছুক্ষণ ভাবে, তারপর বলে, না সেরকম কিছুই তো নানা দিয়ে যায়নি। তার কাছে দিয়ে যাবার মতো কিছুই তো ছিল না, শুধু ওই বইগুলো ছাড়া। তবে ওই বাগানের গাছটা নানার খুব প্রিয় ছিল। ওই গাছটা কি তোর নানাই লাগিয়েছিল? হ্যাঁ তাই তো শুনেছি। আচ্ছা ওই গাছটার কি কোনো বিশেষত্ব আছে, মানে অন্য গাছের থেকে আলাদা কিছু? না আর পাঁচটা গাছের মতোই। এই সময় মুমিন বলে উঠল, লালগড় আইসা গেছি বাবু। ভ্যান রিক্সা থেকে নেমেই আমি আশ্চর্য হয়ে বুঝলাম যে কেন একটা মন্দির তৈরি করতে এতগুলো বছর লেগে গেল। প্রায় দুটো হলঘরের মতো জায়গা নিয়ে একটি মন্দির তৈরি করা হয়েছে। পুরো মন্দিরের রঙই লাল, লাল রঙের পাথর কেটে কেটে মন্দিরের খিলান দরজা আর মেঝে বানানো হয়েছে। উপরের কারুকাজ করা নকশা আর ছাদের বেশিরভাগটাই পোড়ামাটি আর পাথরের ছোট টুকরো দিয়ে তৈরি। মন্দিরের আরাধ্য দেবতা নারায়ণ, যা আগেই মনে মনে ভেবেছিলাম আমি। মন্দিরের বাইরে একটা ছোট্ট বাগানের মতন জায়গা, সেখানে এসেই দাঁড়ালাম আমরা দুজন। এবার আমি বলি, আনিরুল তোর নানা তার সারা জীবনের অর্জিত শক্তি কিংবা ব্ল্যাক ম্যাজিক রেখে গেছেন তোদের বাড়ির কোথাও, বা ভালো করে বললে বলা যায় কারোর মধ্যে। আমাদের প্রথমে তাকেই খুঁজে বার করতে হবে, চল কাল অমাবস্যা। বাড়ি ফিরতে ফিরতে আমি মন প্রাণে চাইছিলাম যেন আমার মনের কোণে উঁকি মারা সন্দেহটা সত্যি না হয়ে যায়। এই সেই আনিরুল যার সাথে কলকাতার পথ ঘাট কলেজ স্ট্রিট ধর্মতলা সব জায়গায় ঘুরে বেরিয়েছি আমি। কত তপ্ত দুপুরে আমরা বাবুঘাটের গঙ্গার সামনে বসে জলে ঢিলবাজি করেছি, কত অগুন্তি রাত আমার বাড়ির ছাদে মাদুর পেতে শুয়ে আকাশের তারা গুনতে গুনতে কাটিয়ে দিয়েছি। সেই আনিরুল আজ এক প্রত্যন্ত অন্ধকার গ্রামে নিজের বাড়িতেই নিজের নানার পাগলামি আর ব্ল্যাক ম্যাজিকের চর্চার বলি হতে চলেছে। এটা আমি বুঝতে পারি, কিন্তু তার প্রমাণ কোথায়? আজ রাতে কি খাবি বল? আমি প্রশ্ন করে আনিরুলের দিকে তাকিয়ে, সন্ধ্যার সময় খাস্তা কচুরি সিঙ্গারা আর বেগুনি খেতে খেতে কথা বলছিলাম আমরা। একপাশে বসে আনিরুলের আব্বা টিভির দিকে তাকিয়ে একটা হিন্দি ফিল্ম দেখছে। আনিরুল বলে, আমার শরীরটা না আজকে ভালো লাগছে না, আমি রাতে কিছু খাবো না। জ্বর? গম্ভীর গলায় প্রশ্ন করে আনিরুলের আব্বা। না জ্বর না, তবে ভালো লাগছে না তেমন। আজ তো অমাবস্যা, অমাবস্যা এলেই ওর এমন হয়। তুমি একবার ওকে কলকাতায় গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে নিও তো বাপ। শিশির কথাটা আমার উদ্দেশ্যে বলল আনিরুলের আম্মি, তাই আমি বললাম, হ্যাঁ আমি ফেরার সময় ওকে কয়েকদিনের জন্য নিয়ে যাব, ওখানে থাকলেও শরীরটাও সেরে যাবে। আমার দিকে একবার তাকায় আনিরুল, সে দৃষ্টিতে বন্ধুর প্রতি একরাশ কৃতজ্ঞতা যেন ঝরে পড়ছিল। বিছানায় শুয়ে পরপর সব ঘটনাগুলো আমি সাজাতে থাকি। আনিরুলের বাড়ি ফিরে আসা, নানার অদ্ভুত আচরণ, তার ব্ল্যাক ম্যাজিক নিয়ে চর্চা, হঠাৎ করেই নানার মৃত্যু, তারপর থেকেই প্রতি অমাবস্যায় একটা করে খুন, আনিরুলের শরীর মনের এরকম পরিবর্তন। কোথাও তো একটা সুতো ঠিক আছেই যেটা দিয়ে সব কটা সুতো বাঁধা। মনে আসছে কিন্তু হাতে আসছে না। কি কি কি মাথায় হাত দিয়ে শুয়ে শুয়ে ভাবনার অতলে হারিয়ে যাই আমি। একটু ঘুমিয়েও পড়ি। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি, একটা বড় লম্বা গাছ, সেই গাছের ডালে ঝুলে আছে একটা একটা করে বিভৎস মৃতদেহ। গাছের নিচে বসে আছে একজন বৃদ্ধ মানুষ। আমি চিনতে পারি, ও তো আনিরুলের চাচা। গাছের পাতা বেয়ে রক্ত এসে পড়ছে তার মাথায়, তারপর সেটা ধীরে ধীরে বেয়ে আসছে তার মুখে। তিনি হাসছেন, রক্তমাখা মুখের সাদা দাঁতগুলো ঝকঝক করছে। আর একটু দূরে দাঁড়িয়ে আনিরুল ভয়ে কাঁপছে ঠকঠক করে আর বলছে, নিলয়, নিলয় তুই কোথায় ভাই? ভাই আমায় বাঁচা, বাঁচা ভাই, আমায় বাঁচা ভাই, নানা আমায় মেরে ফেলবে, ভাই ভাই বাঁচা আমায়। আর নানা তার ডান হাতটা তুলে বলছে, আমার কাছে আয়, না কেউ বাঁচবে না, না না না না না না, কেউ আসবে না, আয় আমার কাছে, আয় আয় আমার কাছে, আয়। আমি স্পষ্ট দেখলাম নানার ডান হাতের বুড়ো আঙুলটা নেই। ধরফর করে বিছানায় উঠে বসে আমি। বিদ্যুৎ চমকের মতন একটা কথা আমার মনে পড়ে গেছে। আনিরুলের নানার ডায়েরিটায় একটা ছবি দেখেছিলাম, একটা গাছ, তার পাশে একটা বুড়ো আঙুলের ছবি। নানার ঘরের সামনে দাঁড়িয়ে দেখলাম দরজা বন্ধ। আনিরুল কোথায়? আনিরুলকে এখন খুব দরকার। আনিরুল, আনিরুল, তোর নানার ডায়েরিটাতে একটা গাছের সাথে একটা বুড়ো আঙুলের ছবি ছিল, ওখানে কি লেখা ছিল আমায় বল, কুইক। ঘরের ভেতর ঢুকেই প্রথম প্রশ্ন করলাম আমি। একটা যে কোনো গাছ বেছে নিতে হবে, তারপর নিজের হাতের বুড়ো আঙুল কেটে সেই গাছের মধ্যে একটা গর্ত করে গুঁজে দিতে হবে, তারপর সেই কাটা আঙুলের রক্ত ওই গাছেরই একটা পাতায় করে এনে পানীয় কিছুর সাথে খাইয়ে দিতে হবে। সব থেকে বেশি যাকে ভালোবাসা যায় বা প্রিয় মানুষটাকে, তাই তো? আনিরুলের নিশ্চুপ থাকাটাই উত্তর দিয়ে দেয় যেন। আমিও বুঝতে পারি আমার আশঙ্কাটা অমূলক নয়। আমার প্রিয় বন্ধু আনিরুলকেই তার অর্জিত সমস্ত শক্তি দিয়ে গেছেন তার নানা, অনেক বছর আগে হারিয়ে যাওয়া এক প্রাচীন পদ্ধতিতে। অথচ আনিরুল তা নিজেই জানে না। আনিরুল বসে পড়েছে বিছানায়, তার মুখের ভাবটা এখন আগের থেকে অনেক শান্ত আর অনেক ধীর। ছোটবেলার কথাগুলো এখন আর ভালো মনে পড়ে না জানিস, তাও কিছু কিছু স্মৃতি আমি কখনোই ভুলতে পারি না। নানা যখন প্রথম বাড়ি ফিরে এলেন, তাকে দেখে একটু ভয়ই পেতাম আমি, কিন্তু একটা টানও তার প্রতি অনুভব করতাম সব সময়। সেই টানই তার কাছে নিয়ে যায় আমাকে। আমায় অনেক গল্প বলতেন নানা, অনেক জায়গায় ঘুরে ঘুরে তার ভাণ্ডারে অনেক গল্প জমেছিল। সকাল থেকে রাত পর্যন্ত আমার কেটে যেত নানার কাছেই। আমায় ম্যাজিক দেখাতেন তিনি, কাশের ম্যাজিক, বলের ম্যাজিক, আরও কত কি। মাঝে মাঝে নানা আমায় জড়িয়ে ধরে কেঁদেও ফেলতেন। নানি যখন মারা যায় তখন নানা তার কাছেই ছিলেন, অথচ তিনি অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। নানা মাঝে মাঝেই বলতেন তিনি নাকি আজও নানির সাথে কথা বলেন, আর বলতেন অনেক কিছু দিয়ে যাবেন আমায়, যা আমায় কেউ দিতে পারবে না। তারপর তো আমি কলকাতা চলে যাই একটু বড় হলে। একমাত্র নানাই চাইনি আমি বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই। এক নিঃশ্বাসে বলে চলে একটু থামে আনিরুল। আমি কি বলবো বুঝতে না পেরে ওর কাঁধে হাত রাখি। আমি এবার কথা বলি, আনিরুল তুই বুঝতে পারছিস না যে তোর মধ্যে কোনো ক্ষমতা আছে বা তুই কিছু অনুভব করিস না এসব। আনিরুল হাসে, তারপর বলে, কখনো চেষ্টাই করতে চাইনি, আমার ওসব কিছুই চাই না রে, আমি সাধারণ একটা মানুষ হয়ে থাকতে চাই। যে মানুষ খিদে পেলে খাবার চায়, কান্না পেলে কারুর বুকে মুখ গুজে কাঁদতে চায়, এরকমই একটা মানুষ চাই, যে পৃথিবীটাকে আর পাঁচজনের মতোই দেখতে চায়। আসলে কি বলতো, ছোট থেকেই ভালো মানুষ হতে চেয়েছি তো, আর বড় হয়ে বুঝেছি ভালো হওয়াটা ঠিক যতটা ভালো তার থেকেও বেশি ভালো সহজ হওয়া। তাই কঠিন কিছু হতে চাইনি। কি আর বলি, আমি আর কিছুই বলতে পারলাম না নারিরুলকে। তার হাতে একটা হাত রেখে বললাম, এসব নিয়ে ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। ওই গাছটা যত তাড়াতাড়ি সম্ভব কেটে ফেলা দরকার। তুই তুই এখন শুয়ে পড়, কাল এইসব নিয়ে কথা হবে, কেমন? আনিরুল একটু ম্লান হাসল। সে হাসির অর্থ তখন আমি বুঝিনি। অনেক রাতে আমার ঘুম ভাঙতেই দেখি আনিরুল আমার পাশে নেই। আজ অমাবস্যা, এটা মনে পড়তেই আমার বাকি ঘুমটাও যেন উড়ে গেল কর্পূরের মতন। আমি লাফিয়ে উঠে দেখলাম দরজাটা খোলা। আমি তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই। ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখলাম, না, কেউ নেই কোথাও। যদিও অমাবস্যার রাতে অন্ধকার আছে, কিন্তু ব্যালকনির আলো বাগানে যতটা পড়েছে তাতে বেশ ভালোভাবে সব দেখা যায়। আমি পাগলের মতো নেমে এলাম নিচে। এক অজানা কারণে চারিদিকটা ভীষণভাবে শান্ত হয়ে গেছে, যেন ঝিঝি পোকার ডাকটাও আর আসছে না আগের মতন। দ্রুত পায়ে দোতলা থেকে নেমে একতলা এলাম। তারপর পকেট হাতড়ে দেখে নিলাম ফোনটা আছে নাকি। আমি একরকম মরিয়া হয়েই বাগানে পা রাখলাম। বাড়ি থেকে লোকালয় খুব বেশি দূরে নয়। আমি প্রাণপণে চাইলাম অনিষ্ট ঘটার আগেই যেন আমি সেখানে পৌঁছে যেতে পারি, যাতে আনিরুলের নানার প্রেতাত্মা কোনোভাবেই আর কারোর ক্ষতি করতে না পারে। আমি যতই দ্রুত দৌড়াতে চাই না কেন, গ্রামের রাস্তার জোরে দৌড়ানো সম্ভব হয় না। তার উপর একটু আগেই মনে হয় বৃষ্টি হয়ে গেছে, তাই পথ কিছুটা পিচ্ছিল হয়ে আছে। আমি একটা বাড়ি দেখতে পেলাম, কিন্তু বাড়িটার কাছে আমার আর যাওয়া হলো না। তার আগেই একটা চিৎকার শুনতে পেলাম, একটা মর্মভেদী আর্তনাদ। সেদিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা একদম হিম হয়ে এলো। অন্ধকার রাস্তার উপর একটা মানুষের শরীর মাটির নিচে পড়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে একটা মানুষ। আমি এত ভয়ের মধ্যেও ফোন হাতড়ে টর্চটা জ্বালালাম, আর সেই আলোয় দেখলাম মাটিতে পড়ে থাকা মানুষটার শরীরটা একদম ভেসে যাচ্ছে রক্তে। তার শরীরে নানান জায়গায় ক্ষতের চিহ্ন, আর দাঁড়িয়ে থাকা মানুষটা আনিরুল নয়, সে কোনো মানুষই নয়, একটা চামড়াবিহীন শুধু মাংস দিয়ে তৈরি একটা শরীর, যার মাথায় দুটো শিং, পেছনে একটা লম্বা লেজ, চোখ দুটো লাল জল জল করছে, সারা শরীরের আউটলাইনটা একটা কালো আর লালের মধ্যে এই অন্ধকার ও সামান্য টর্চের আলোয় যা দেখা যাচ্ছে, আনিরুল নয়, তার বদলে শিকার ধরতে বেরিয়েছে স্বয়ং বাফোমেট, যাকে এক কথায় সবাই জানে শয়তান বলে। টর্চের আলোটা হঠাৎ করে নিভে গেল যেন। এতক্ষণ ধরে বন্ধুর চিন্তায় যে জিনিসটা আমার মনে জায়গা পায়নি তা ফিরে এলো এবার। ভয়, ভীষণ ভয় করতে লাগলো আমার। স্বয়ং শয়তানের সামনে আমার মতন একটা সামান্য মানুষের ক্ষমতা অতি নগণ্যই। আর নয়, আর এখানে নয়, এবার উল্টো দিকে ছুটতে শুরু করলাম আমি। কিন্তু এই কি, বাড়িটা কোথায়? এই কিছুক্ষণ আগে ছেড়ে আসা বাড়িটা যেন কর্পূরের মতো উবে গেছে। তবুও মনের সব শক্তি একত্র করে আমি ছুটতে লাগলাম। আনিরুল কোথায়? আনিরুল, আনিরুল, আনিরুল, আনিরুল! আনিরুলকে এবার দেখা গেল, সে দৌড়তে দৌড়তে এদিকেই আসছে। আমি দৌড়ে গিয়ে একেবারে তার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়লাম। তারপর বললাম, আনিরুল, আনিরুল, আমি আমি আমি দেখেছি, আমি দেখেছি, আমি আমি নিজের চোখে দেখেছি সেই শয়তানকে, যাকে যাকে এই গ্রামে নিয়ে এসেছে তোর নানা, যার যার সব শক্তি এখন তোর কাছে। তুই তুই তুই তুই একমাত্র পারবি ওকে আটকাতে। আনিরুল, আনিরুল সব কথা শুনল, তারপর বলল, আমি যদি পারতাম তাহলে কি এতদিনে তা করতাম না? আমার কাছে ক্ষমতা থাকলেও আমি তা ব্যবহার করতে জানি না রে, আমি কিচ্ছু জানি না। আমি আর কথা বাড়ালাম না। এখন এখানে দাঁড়িয়ে থাকাটা একদমই বুদ্ধিমানের কাজ নয়। কখন সে মৃত্যুরূপে শয়তান আমাদের কাছে চলে আসে আর ক্ষতি করে আমাদের মধ্যে কারুর। আমি আনিরুলের হাত ধরে টানতে টানতে বাড়ির দিকে ছুটলাম। আমার মনে তখন একটাই কথা ঘুরে ফিরে আসছে বারবার, আনিরুলের নানা যদি ব্ল্যাক ম্যাজিক নিয়ে শুধু চর্চাই করতেন তাহলে প্রতি অমাবস্যায় পৃথিবীর বুকে নরকের জন্য অন্য প্রান্ত থেকে স্বয়ং শয়তান কিভাবে এলো, কি আনলো তাকে। আমার হাতের টানে আনিরুলও ছুটে চলেছে বাড়ির দিকে, কিন্তু বাড়িটা কোন দিকে কোথায়, একটা ঘন কুয়াশা আমাদের চারিদিকে ঘিরে ফেলেছে আস্তে আস্তে, যেন একটা উনুন থেকে কালো ধোঁয়া উঠছে ওপরের দিকে, আর সেই কালো ধোঁয়া আচ্ছন্ন করে দিচ্ছে এরাতে সামান্যতম উজ্জ্বলতাটুকু। আমি আনিরুলের মুখটাও ভালোভাবে দেখতে পাচ্ছি না। হঠাৎ করেই আমার হাতের টানটা আলগা হয়ে এলো। আমি স্পষ্ট বুঝতে পারলাম এই অপার্থিব রাতের অন্ধকারে পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা অন্য মাত্রার পরিবেশে আমি আমার একমাত্র সম্বল আনিরুলকে হারিয়ে ফেললাম। আমি চিৎকার করে ডাকলাম, আনিরুল, আনিরুল, আনিরুল, কোথায় তুই, আনিরুল, আনিরুল। কোনো সাড়া নেই। এতক্ষণ পর খেয়াল হলো পুরো রাস্তায় আনিরুল একটাও কথা বলেনি। এত সবের মধ্যে যে কথাটা আমার আগেই ভাবা উচিত ছিল সেটা এখন আমার মাথার মধ্যে উদয় হলো। আমি তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় কোথাও আনিরুলকে দেখতে পাইনি, তাহলে ঠিক তখন আনিরুল আমার কাছে পৌঁছালো কী করে। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কলকাতা থেকে এত দূরে একটা অজ পাড়াগায় এসে কোন সমস্যায় জড়িয়ে পড়লাম আমি। আপাত দৃষ্টিতে যতটা সহজ মনে হয়েছিল সবটা, ততটা সহজ যে নয় তা স্পষ্ট বুঝতে পারছি আমি। আনিরুলের চারপাশে ধীরে ধীরে গড়ে ওঠা একটা জালের মধ্যে আনিরুলের ভূমিকা ঠিক কী তা আমার চিন্তার বাইরে। এবার আমার ভয় করতে লাগলো, খুব মৃত্যু ভয়। খুব মনে পড়তে লাগলো মায়ের কথা। আবার কি মাকে কখনো দেখতে পাবো, নাকি এই গ্রামের রাস্তায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবে আমার মৃতদেহ। আনিরুলের আব্বা আমিও কি জানতে পারবে আমার কথা। চারপাশের অন্ধকারটা এবার আমার পা বেয়ে উঠতে লাগলো। আমি এক পাও নাড়াতে পারলাম না অনেক কষ্ট করেও। অন্ধকারটা আমার বুক বেয়ে গলা পর্যন্ত উঠে এলো, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে খুব। আমার ছোট্টটা বন্ধ হয়ে আসছে। এবার আমি সামনের দিকে তাকিয়ে ঝাপসা দেখতে পেলাম তাকে, সেই লাল দুই চোখ, মাথার দুপাশে শিং, শরীরের চামড়া লাল হয়ে মাংসে তো আভাস পাওয়া যাচ্ছে, সারা শরীর জুড়ে নরকের লাল গনগনে আগুন জ্বলছে। না, আর দেরি নেই, আমার অন্তিম সময় আচ্ছন্ন। আমার বুদ্ধি আমার চিন্তা সব লোপ পাচ্ছে আস্তে আস্তে। আমি আমি মাটিতে লুটিয়ে পড়ার আগে দেখলাম চাকা শয়তানের পিছন থেকে কেউ একজন ছুটে আসছে। তাকে দেখে যতটা শান্তি পেলাম তার থেকেও বেশি অবাক হলাম। অন্ধকার রাস্তা জুড়ে একটা আলো হাতে আমার দিকে ছুটে আসছে আনিরুলের আব্বা, আর তার মুখে উচ্চারিত হচ্ছে একটা আরবি পংক্তি, কালেমা। চোখে সকালের আলো এসে লাগতেই আমার ঘুমটা ভাঙল। ঘুম না বলে জ্ঞান বলাই ভালো। জ্ঞান ফিরতেই আমি তাকিয়ে দেখলাম আমার পাশে একটা টুলের ওপর বসে আছেন আনিরুলের আব্বা। এক পাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে আমি বারবার দুহাত তুলে দোয়া করছে আমার জন্য। ইমরান আমার চোখ খুলতে দেখেই বাইরে চলে গেল, আমার জন্য এক গ্লাস জল নিয়ে এলো। আমি উঠতে যেতেই আব্বা বললেন, এখন উঠতে হবে না বাবা, শুয়ে থাকো। আগে আনিরুল কোথায়? এই কথাটা শুনে তার মুখটা কেমন যেন শুকনো হয়ে গেল। পাশ থেকে আব্বি বলে উঠলেন, আনিরুল আনিরুল আর নেই বাবা, আর নেই। আমার মাথায় তখন যেন আকাশ ভেঙে পড়ল। আনিরুল নেই, এই তো কাল রাতে ওর হাত ধরে আমি দৌড়াচ্ছিলাম, হঠাৎ করে হাতটা ছেড়ে গেল। আর তারপর আমার চোখের সামনে ভেসে উঠল কাল রাতে সেই বিভৎস শয়তানের মুখটা। কিন্তু আমি সেই সময়ের মধ্যে খুঁজতে লাগলাম আনিরুলকে। আনিরুল আমার সেই বন্ধু যাকে আমি কথা দিয়েছিলাম সব ঠিক করে দেব আমি, অথচ সেই তাকে ধরতে পারিনি আমি। আমার জন্যই তাকে আজ আর ভাবতে পারলাম না আমি। আনিরুলের নিথর শরীরটা তখন জানাজার জন্য প্রস্তুত হচ্ছিল। আমার চারপাশটা শূন্য মনে হচ্ছিল। আমি যেন একটা অন্ধকার ঘরের মধ্যে আটকা পড়ে গেছি। আর আমার বাঁচানোর জন্য আনিরুল প্রচণ্ডভাবে চেষ্টা করতে করতে যখন সফল হলো না, তখন কাছেই একটা কবরস্থানে আনিরুলকে কবর দেওয়া হলো। সব রীতি মেনে আমিও এক মুঠো মাটি আনিরুলের কবরের উপর ছড়িয়ে দিলাম। শূন্য হাতটা চোখের সামনে খুলে আনতে দেখতে পেলাম হাতের মধ্যে লেগে আছে শুকিয়ে যাওয়া রক্ত। হাতে রক্ত এল কোথা থেকে? আমার হাত তো কোথাও কেটে যায়নি। তাহলে কি কাল রাতে আনিরুলের হাত ধরার সময় ওর হাত থেকেই রক্তটা এসেছে? কিন্তু ওর হাতেই বা রক্ত আসবে কি করে? একটা চিন্তা আমার মাথাতে আসতেই আমি সজোরে সেটাকে মাথা থেকে ছুঁড়ে বার করে দিতে চাইলাম। না, এ হতে পারেই না, এ কি করে সম্ভব? কাল রাতে ওই গ্রামের অজানা মানুষটাকে মারার সময় একমাত্র শয়তানের হাতে গায়ে রক্ত লেগেছিল। আমার শরীরটা কেমন করতে লাগলো বুঝতে পারলাম। এত চাপ আমার মস্তিষ্ক সহ্য করতে পারছে না। কাঁধের ওপর একটা হাত অনুভব করে তাকিয়ে দেখি আনিরুলের আব্বা দাঁড়িয়ে আছে। তিনি শান্ত অথচ শক্ত গলায় বললেন, অনেক প্রশ্ন জমেছে তোমার মনে, তাই না বাবা? আচ্ছা চলো, বাড়ি ফিরে তোমায় সব প্রশ্নের উত্তর দেব। আমি মানুষটাকে দেখতে লাগলাম। তার চোখে একসাথে অপরাধবোধ আর আমার প্রতি একটা ভালোবাসা কাজ করছিল। আনিরুল তখন অনেক ছোট, যখন ওর নানিমা মারা যায়। আনিরুলের নানা এই মৃত্যুটাকে মেনে নিতে পারেনি। প্রথমে কয়েকদিন সে নিজেকে ঘরে একরকম বন্দি করে ফেলে। তারপর যখন বেরিয়ে আসে তখন আমূল বদলে গেছে মানুষটা। যে আল্লাহকে সে সবসময় স্মরণ করতো, সেই আল্লাহ তার প্রাণপ্রিয় মানুষটাকে যখন বাঁচাতে পারল না, তখন জীবন আর আল্লাহর প্রতি একটা বিতৃষ্ণা জন্ম নেয় তার। সংসারের প্রতি আর তার কোনো মায়া নেই, বাড়ি ছেড়ে চলে যায় সে। আনিরুলকে ছোট থেকেই তিনি খুব ভালোবাসতেন, তবুও তার মায়া তাকে আটকাতে পারল না। অনেক বছর পর যখন উনি ফিরে আসেন তখন সে একজন তান্ত্রিক। তন্ত্রের গুঁড়ো অনেক বিদ্যা তার আয়ত্তে, সে জিন নামাতেও পারত। তার বন্ধ ঘরের ভেতর থেকে মাঝে মাঝে নানা রকম শব্দ আসত। আমি চিরকাল আনিসকে খুবই ভালোবাসতাম, তাই কিছুই বলতে পারিনি ওকে। সেই জন্যেই আমি আনিরুলকে কলকাতায় পাঠিয়ে দিই পড়াশোনার নাম করে। সেখানেই ওর সাথে তোমার পরিচয় হয়। আনিরুল গ্রামে ফিরে এসেছিল ঠিকই, কিন্তু এখানে থাকতে চায়নি। অথচ সে না থাকলে এখানকার কাজকর্ম আমার একার পক্ষে দেখা সম্ভব হচ্ছিল না। এখন মনে হয় ওকে আবার কলকাতায় পাঠিয়ে দিলেই ভালো হতো, এক নাগাড়ে বলে থামলেন আনিরুলের আব্বা। আমি প্রশ্ন করলাম, কেন? তিনি আবার বলতে শুরু করলেন, আনিরুল কলকাতায় থাকলে ওর নানা এত বছর ধরে বয়ে নিয়ে চলা একটা পাপ ওর মধ্যে সঞ্চার করতে পারত না। পাপ? হ্যাঁ পাপ। নরকের গভীর থেকে উঠে আসা শয়তানকে নিজের শরীরে স্থান দেওয়া পাপের থেকে কম কিসের? প্রতি অমাবস্যায় সে আসত আর তার শরীরকে আশ্রয় করে চালাতো তার হত্যা লীলা। তাহলে যে আনিরুল বলেছিল তার নানা নিজের সমস্ত শক্তি দিয়ে গেছে তাকে? প্রত্যেক সামান্য কিছুর বিনিময়ে শয়তান ফিরিয়ে নেয় অনেক বেশি কিছু। কালো শক্তির বিনিময়ে সে বাসা বাঁধত কালো শক্তির সাধকের শরীরে। তাই অকালেই চলে যেতে হলো আনিরুলকে। সে তোমাকে বাঁচানোর জন্য শয়তানের সাথে লড়াই করতে গিয়েছিল। আমি সেদিন তোমাদের দুজনের বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বাড়ি থেকে বেরিয়ে যাই। দূর থেকেই দেখি তুমি রাস্তার মাঝে হাঁটু মুড়ে পড়ে আছো, আর তোমার সামনে দাঁড়িয়ে নরক থেকে উঠে আসা সেই শয়তান, আর তার পিছনে দাঁড়িয়ে আনিরুল এক মনে ডান হাত সামনের দিকে বাড়িয়ে এক মনে কি যেন বিড়বিড় করছে। হঠাৎ করেই তার বাঁ হাতে উঠে এলো একটা ছুরি, সেটা দিয়ে সে ডান হাতের বুড়ো আঙুলটা এক কোপে আলাদা করে ফেলল, আর শয়তান তার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আমি যে শুধু আপনাকে ছাড়া আর কিছুই দেখিনি। আনিরুল তোমায় খুব ভালোবাসত, তাই তোমায় সে এইসব দেখাতে চায়নি। তুমি যেদিন আমাদের বাড়িতে এলে তখনই আমি বুঝেছিলাম কিছু একটা ঘটতে চলেছে, তাই আমি চেয়েছিলাম তুমি চলে যাও, কিন্তু তার আগেই সব শেষ। তুমি চলে যাও বাবা, তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না। একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যেখানে তার ভেঙে পড়া উচিত সেখানে তিনি এখনো আমার জন্য ভাবছেন। আমার গলা ধরে এলো, কিছু বলতে পারলাম না আমি। পরের দিন বাড়ি ফিরে এলাম আমি, সেই নামাজ ঘরের ঘটনার কথা দগদগে ঘায়ের মতো অনেক দিন ধরে আমার মনের কোণে জীবিত ছিল। প্রাণপ্রিয় বন্ধুকে হারাবার যন্ত্রণাটা আমি যেন ভুলতেই পারছিলাম না কিছুতেই। তবু সময় সব কিছুর উপর পলে ফেলে যায়, শুকনো হয়ে আসে একদিন কাটা ঘাগুলো। আমাদের এগিয়ে যেতে হয়, ফেলে আসতে হয় অনেক কিছুই। একদিন নিজের ঘরে বসেই কাজ করছিলাম আমি, একটা খবরের কাগজের চ্যানেলে ব্লক লেখার কাজ করি, কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় আমায়। তেমনই একটা কাজে আমায় যেতে হবে বহরমপুর। ব্যাগ গোছাতে গিয়ে দেখি ব্যাগের ভেতর একটা কি রাখা রয়েছে, বাইরে এনে দেখি একটা ডায়েরি। খুলতেই চমকে উঠলাম, এই যে আনিরুলের বাড়িতে তার নানার আলমারিতে রাখা সেই ডায়েরিটা। কিন্তু চমক তখনও বাকি ছিল, ডায়েরির প্রতিটি পাতায় লেখা রয়েছে সেই নরকের শয়তানকে জাগানোর পদ্ধতি, আর পুরো ডায়েরিটা একদম আগাগোড়া মুক্তোর মতন বাংলা অক্ষরে লেখা রয়েছে। ডায়েরিটা হাতে নিয়ে মনে পড়ল আনিরুলের বলা সেই কথা, কালো জাদুর চর্চা করা প্রতিটা মানুষ তার অর্জিত সমস্ত শক্তি দিয়ে যায় তার সব থেকে প্রিয় মানুষটাকে। আর আনিরুলের প্রিয় মানুষ তো, বাইরের বাতাসটা আস্তে আস্তে ভারী হয়ে আসছে, একটা অন্ধকার যেন ধীরে ধীরে গ্রাস করছে আমার চারপাশে। শেষ হলো সুকান্ত দাশের কলমে নরকের দৈত্য। আজকের প্রশ্ন, নরকের দৈত্য জাগানোর মন্ত্রযুক্ত বইটির শেষ পরিণতি কি হয়েছিল? শ্রোতা বন্ধুদের জন্য প্রশ্নটি আরও একবার, নরকের দৈত্য জাগানোর মন্ত্রযুক্ত বইটির শেষ পরিণতি কি হয়েছিল? সঠিক উত্তরদাতাদের মধ্যে বিশেষ একজন স্থান পাবেন পরবর্তী গল্পে, সেটা হতে পারেন আপনিও। সুতরাং ঝটপট উত্তর দিয়ে দিন। কেমন লাগলো আমাদের এই গল্প সেটা কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন। খুব শীঘ্রই আমরা আসছি আমাদের পরবর্তী গল্প নিয়ে। ধন্যবাদ। Hmm.